এত সুন্দর পৃথিবী কে গড়েছে কার বলো দা, কে গড়েছে কার বলো দা। কার নামে ফুল ফোটে ও নদী হারাই স্রোতে, কার নামে ফুল ফোটে ও নদী হারাই স্রোতে। পাখিরা গাহে কার গান, পাখিরা গাহে কার গান। এত সুন্দর পৃথিবী কে গড়েছে কার বলো দা, কে গড়েছে কার বলো দা। ও কার ছোঁয়াতে বাতাস পেলো এত গন্ধ, কে দিয়েছে এত ভাষা এত সুর ছন্দ। কার ছোঁয়াতে বাতাস পেলো এত গন্ধ, কে দিয়েছে এত ভাষা এত সুর ছন্দ। কার বিরহে ঝরে ঋণী ঝিনি বৃষ্টি, কে গড়েছে ও আসমান, কে গড়েছে ও আসমান। এত সুন্দর পৃথিবী কে গড়েছে কার বলো দা, কে গড়েছে কার বলো দা। কার নামে ফুল ফোটে ও নদী হারাই স্রোতে, কার নামে ফুল ফোটে ও নদী হারাই স্রোতে। পাখিরা গাহে কার গান, পাখিরা গাহে কার গান। এত সুন্দর পৃথিবী কে গড়েছে কার বলো দা, কে গড়েছে কার বলো দা। ও জোছনা মাখারাতে তারা রাজাকে ঝাঁকে, জেগে জেগে কার সাথে করে যাই মিতালি। জোছনা মাখারাতে তারা রাজাকে ঝাঁকে, জেগে জেগে কার সাথে করে যাই মিতালি। দুধ মাখাওই চাঁদ কার প্রেমে নির্বাক, কে গড়েছে এই দোজাহান, কে গড়েছে এই দোজাহান। এত সুন্দর পৃথিবী কে গড়েছে কার বলো দা, কে গড়েছে কার বলো দা। কার নামে ফুল ফোটে ও নদী হারাই স্রোতে, ক